يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم كما كتب على الذين من قبلكم لعلكم تتقون ارشاد হচ্ছে হে বিশ্বাসীগণ তোমাদের উপর ফরজ করা হয়েছে সিয়াম যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণের উপর যেন তোমরা হতে পারো মুত্তাকি لكم لعلكم تتقون বন্দার গুনাহ মাফের পয়গাম নিয়ে বছর ঘুরে আবার এসেছে মাহে রমজান হাজার মাসের সওয়াব বিলাই জান্নাত তরণের উদ্ঘাটন করে জাহান্নামের দ্বার রুদ্ধ করে রমজান নিয়ে এলো মুক্তির পয়গাম তাই তো বলতে হয় রমজান এলো রে দুনিয়ায় রমজান এলো রে দুনিয়ায় হাজার মাসের সওয়াব নিয়ে হাজার মাসের সওয়াব নিয়ে এলো রে রমজান কে আছিস ভাই ছুটে চলে আয় কে আছিস ভাই ছুটে চলে আয় সময় যে বয়ে চলে যায় সময় যে বয়ে চলে যায় রমজান এলো রে দুনিয়ায় রমজান এলো রে দুনিয়ায় একটি মাসে রোজা রাখিলে একটি মাসে রোজা রাখিলে অগণিত সওয়াব মিলে অগণিত সওয়াব মিলে কে আছিস ভাই জলদি করে আয় কে আছিস ভাই জলদি করে আয় সময় যে বয়ে চলে যায় সময় যে বয়ে চলে যায় রমজান এলো রে দুনিয়ায় রমজান এলো রে দুনিয়ায় কদ রাতি কবুল হলে কদ রাতি কবুল হলে হাজার মাসের অধিক সওয়াব মিলে হাজার মাসের অধিক সওয়াব মিলে কে আছিস ভাই তাড়াতাড়ি আয় কে আছিস ভাই তাড়াতাড়ি আয় সময় যে বয়ে চলে যায় সময় যে বয়ে চলে যায় রমজান এলো রে দুনিয়ায় রমজান এলো রে দুনিয়ায় হাজার মাসের সওয়াব নিয়ে হাজার মাসের সওয়াব নিয়ে এলো রে রমজান কে আছিস ভাই ছুটে চলে আয় কে আছিস ভাই ছুটে চলে আয় সময় যে বয়ে চলে যায় সিয়াম যে ডাক দিয়ে যায় সিয়াম যে ডাক দিয়ে যায়।